Book 2 92 92 الجمل الجانبية باستخدام أن اثنين أدينستو خندو جي دوي أدينستو خندو جي دوي إنه يضايقني أنك تشخر. أمار خوب راغ هاي كارون تومي ناك داكو. أمار خوب راغ هاي كارون تومي ناك داكو. إنه يضايقني أنك تشرب بيرة كثيرة هكذا. أمار خوب راغ هاي كارون تومي أتيريكتو بيار كاو. أمار خوب راغ هاي كارون تومي أتيريكتو بيار خاو. إنه يضايقني أنك تأتي متأخرا جدا هكذا. أمار خوب راغ هاي كارون تومي بيشون ديريتي آشو. أمار خوب راغ هاي كارون تومي بيشون ديريتي آشو. أعتقد أنه يحتاج إلى طبيب. أمار موني هاي جي ওনার ডাক্তারের প্রয়োজন আছে আমার মনে হয় যে ওনার ডাক্তারের প্রয়োজন আছে আতাকিদু আন্নাহু মারিদ আমার মনে হয় যে উনি অসুস্থ আমার মনে হয় যে উনি অসুস্থ আতাকিদু আন্নাহু আল-আন নাঈম আমার মনে হয় যে উনি এখন ঘুমাচ্ছেন আমার মনে হয় যে উনি এখন ঘুমাচ্ছেন نأمل أنه سيتزوج ابنتنا আমরা আশা করি যে ও আমাদের মেয়েকে বিয়ে করবে আমরা আশা করি যে ও আমাদের মেয়েকে বিয়ে করবে نأمل أن يكون لديه مال كثير আমরা আশা করি যে ওর অনেক টাকা আছে আমরা আশা করি যে ওর অনেক টাকা আছে نأمل أن يكون مليونيرا আমাদের মনে হয় যে ও লাখপতি আমাদের মনে হয় যে ও লাখপতি قد سمعت أن زوجتك حدث لها حادث আমি শুনেছি যে তোমার স্ত্রীর একটা দুর্ঘটনা ঘটেছিল আমি শুনেছি যে তোমার স্ত্রীর একটা দুর্ঘটনা ঘটেছিল قد سمعت انها ترقد بالمستشفى আমি শুনেছি যে উনি হাসপাতালে আছেন আমি শুনেছি যে উনি হাসপাতালে আছেন قد سمعت ان سيارتك تالفة تماما আমি শুনেছি যে তোমার গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আমি শুনেছি যে তোমার গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে إنه يسعدني أنك قد أتيت আমি খুব খুশি যে আপনি এসেছেন আমি খুব খুশি যে আপনি এসেছেন إنه يسعدني أنك مهتم আমি খুব খুশি যে আপনার আগ্রহ আছে আমি খুব খুশি যে আপনার আগ্রহ আছে إنه يسعدني أنك تريد شراء المنزل আমি খুব খুশি যে আপনি বাড়িটা কিনতে চান আমি খুব খুশি যে আপনি বাড়িটা কিনতে চান أخشى أن يكون آخر باص قد غادر আমার আশঙ্কা হচ্ছে যে শেষ বাসটা আগে থেকেই চলে গেছে আমার আশঙ্কা হচ্ছে যে শেষ বাসটা আগে থেকেই চলে গেছে أخشى أنه ينبغي علينا أن نأخذ سيارة أجرة আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের একটা ট্যাক্সি নিতে হবে আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের একটা ট্যাক্সি নিতে হবে أخشى أنني ليس معي نقود أمار أشنكا هتشي جي আমার কাছে কোনো টাকা নেই। আমার আশঙ্কা হচ্ছে যে আমার কাছে কোনো টাকা নেই।